আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনায় আমরা কাফফারা নিয়ে কিছু কথা উল্লেখ করব। কাফফারা কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। কাফফারা হলো সেই জিনিস যার মাধ্যমে অপরাধী অপরাধ থেকে মুক্ত অথবা ক্ষমা প্রাপ্ত হতে পারে, কিছু পাপের প্রায়শ্চিত্ত বিধান। আর প্রায়শ্চিত্ত বিধানের জন্য কাফারা ইসলামে বিধিবদ্ধ হয়েছে। অবশ্য তার সাথে তওবা করতে হয়, মানে শুধু কাফারা দিলেই হবে না, বরং তওবা করতে হবে মহান প্রতিপালকের নিকটে, যেহেতু তার পাপ, পাপের কাফফারা দিতে হবে। কাফফারা তাহলে বাংলা কি হলো? বাংলা প্রায়শ্চিত্ত বলতে পারে, যেটা আমি কাফফারা দিলাম, মানে বলে না পাপের প্রায়শ্চিত্ত করো, তখন কি করতে হয়? কাফফারা দিতে হয়। আর একটা আছে যে কোনো খারাপ কাজ করলে সঙ্গে সঙ্গে ভালো কাজ করো, তওবা করার সাথে সাথে ভালো কাজ করো, সেটাও একটা এক প্রকার প্রায়শ্চিত্ত। কিন্তু কাফফারা হচ্ছে নির্দিষ্ট কোন দান বা রোজা রাখতে হবে, অথবা সে রোজার পরিমাণ কিছু সাদকা করতে হবে, এই হচ্ছে কাফফারা। এক প্রকার জরিমানা বলতে পারেন, এটা আপনি যে অপরাধ করেছেন তার এক প্রকার জরিমানা। প্রথমে আমরা দেখব কসমের কাফফারা কি। কসম, ভবিষ্যতে কোনো কর্ম করব বা করব না বলে কসম করলে, আল্লাহর কসম আমি আর জীবনেও বড়ই খাবো না, আল্লাহর কসম আমি গুণের ঘরে যাব না, কিন্তু ভবিষ্যতে আপনি গেলেন, তাহলে কসম ভঙ্গ হলো। কসম ভঙ্গ করলে তবে কাফারা লাগবে, কসম ভঙ্গ না করলে কাফারা লাগবে না। কোনো হালাল জিনিসকে হারাম করতে হয় না, সেই ক্ষেত্রে বিধান হলো যদি কোনো হালাল জিনিসকে হারাম করে দেন তাহলে কাদ ফরাদ আল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম। হালাল জিনিসকে হারাম করলে সেই, যেহেতু আল্লাহ আপনার জন্য হারাম করে, নিজের জন্য আপনি হারাম করে নিয়েছেন, উচিত হলো আপনাকে কাফারা দিয়ে সেই হালাল জিনিস খেয়ে যাওয়া। হারাম জিনিস যদি হারাম করে থাকেন, হালাল জিনিসকে, হালাল জিনিস খেয়ে যাওয়া কাফারা দিয়ে। যেমন বললেন যে আমি বড়ই খাব না, আল্লাহর কসম বড়ই আপনি খান, হালাল আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন, সেটাকে হারাম করবেন না, আর কসমের কাফারা দেন। ভবিষ্যতে যেটা করবেন বলে আপনি কসম করেছেন কিন্তু করতে পারলেন না, সেই ক্ষেত্রে কি লাগবে? কাফারা লাগবে। আল্লাহর কসম করে বলছে আগামী শুক্রবার থেকে দার্সে যাব, কিন্তু যেতে পারলেন না, তাহলে কি হবে? কাফারা আপনাকে দিতে হবে। কসম করলেই তার কাফারা আছে। আর কোন শ্রোতার মনে সন্দেহ দূর করার উদ্দেশ্যে আসলে কসম খাওয়া হয়, তাকিদ আরোপের জন্য কসম খাওয়া হয়, তাতে যার নামে কসম খাওয়া হয় তার তাজিম উদ্দেশ্য হয়, তাই আল্লাহ তাআলা ছাড়া অন্যের নামে কসম খাওয়া জায়েজ না। যদি কেউ বলে কাবার কসম, রসুলের কসম, তারপরে আমার ছেলে কসম, মাথায় ছুঁয়ে বলছি, মসজিদ ছুঁয়ে বলছি, মসজিদের কসম, কি পশ্চিম মুখে বলছি, কি বই ছুঁয়ে বলছি, কি লক্ষ্মী ছুঁয়ে, লক্ষ্মী বলে না, খাবারকে বলে লক্ষ্মী ছুঁয়ে, আউযুবিল্লাহ মিন যায়, বড় বড় শিরিক করে থাকে এই মুসলমানরা। তো আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া শিরিক। লোকেরা মা বাপের নামে কসম খেত, মায়ের কসম করে বলছি, বাপের কসম করে বলছি। আপনারা একটা মেসেজ পড়বেন, সম্ভবত পাকিস্তানি মেসেজ, ইসলামের কসম বলছে কি, ইসলামের কসম, যে ব্যক্তি এই কালেমা সেন্ড করবে তারা এই হবে ওই হবে, ইসলামের কসম খাচ্ছে। অথচ কসম কার খেতে হবে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন যে তোমরা তোমাদের বাপ দাদার নামে শপথ করো না। ফামান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ আও লিয়াসলিম, যে কসম করতে চায় সে আল্লাহ নামে কসম করুক, না চুপ থাকুক, মানে কসম যেন না করুক। ইবনে উমার হতে বর্ণিত, তিনি একটি লোককে বলতে শুনলেন, লা ওয়া ওয়াল কাবা, মানে না আমি কাবার কসম করে বলছি না। ইবনে উমার বললেন, আল্লাহ ছাড়া অন্য কারো কসম খেও না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম খাবে সে হয় কাফের হয়ে যাবে, কুফরি করবে, না হয় মুশরিক হয়ে যাবে, শিরক করবে। বৈধ নয় গাইরুল্লাহর কসম খাওয়া, যেমন বৈধ নয় আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া। এবার আল্লাহর নামে কসম খাচ্ছেন কিন্তু মিথ্যা কসম খাচ্ছেন। আচ্ছা এখানে বলে রাখি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বা কসম আল্লাহর নামে মিথ্যা কসম করা থেকে গাইরুল্লাহর নামে কসম খাওয়া কোনটা বেশি পাপ মনে হচ্ছে? গাইরুল্লাহর নামে কসম খাওয়াটা বেশি বড় পাপ হচ্ছে, কারণ এটা মিথ্যা কসম খাচ্ছেন, এখানে শিরিক হচ্ছে না, কিন্তু গাইরুল্লাহর নামে কসম খেলে সেটা শিরিক হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় যে অনেক মানুষ আছে যারা আল্লাহর নামে কসম আরামসে খেয়ে নেবে, কিন্তু যখনই তাকে বলা হবে চলো মসজিদে কসম করতে হবে, কে কোরআন হাতে নিয়ে করতে হবে, কিংবা কবর কারো কবর ছুঁয়ে করতে হবে, তখন বাস তার ভয় হয়ে যাবে যে আমার অতিরিক্ত কিছু হয়ে বসবে। এই জন্য আল্লাহর নামে আরামসে কসম খেয়ে নেয়, কিন্তু অন্যের নামে কসম খেতে তারা ভয় করে। এখান থেকে বুঝতে পারছেন যে তারা কত বড় শিরিক করে। যে বৈধ কসম খাওয়া হয় তা রক্ষা করা আবশ্যক, ভঙ্গ করলে কাফারা জরুরি হয়। অবশ্য কথার ভিতরে মুদ্রা দোষে যে সকল অনিচ্ছাকৃত নিয়ন্ত্রক শপথ করা হয় তা দয়াময় আল্লাহ তাআলা ধরেন না। কিরকম নিরর্থক কসম কেমন? এখানে সৌদি আরবে বুঝলি, আমাদের দেশে নেই। আমাদের দেশে সাধারণত কসম একান্ত জরুরি অবস্থায় বলা হয়। এখানে দেখবেন লাও আল্লাহ মুদির মজুদ, লাও আল্লাহ মৌ মজুদ, এখানে লাও আল্লাহ যে বক্তা সে কি অস্বীকার করেছে? অস্বীকার করলে না কসম খাওয়া যায়, কিন্তু এমনিই বলা হয় কথাবার্তা আল্লাহ বিল্লাহ তাল্লাহ, এদের অভ্যেস, এদের অভ্যেস। সুতরাং এগুলো ধর্তব্য নয়, সেই যুগে প্রচলিত ছিল, এখনো প্রচলিত আছে সৌদি আরবে বা আরবদের মাঝে। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, যে তোমাদের নিরর্থক কসম খেয়ে থাকো যেগুলো তোমাদের অন্তর কসম বলে ধরে না কিন্তু মুখে বলে ফেলো, সেগুলো তোমার ধর্তব্য হবে না। মোট কথা কসম, তাহলে কসমের কাফারাটা কি? কসমের কাফারা হলো যে একটা গোলাম আজাদ করতে হবে, গোলাম আজাদ করতে হবে। এখানে কসমের সাথে গোলাম আজাদটা খুব বড়, গোলাম আজাদ চারটিখানি কথা না, তবে বর্তমানে গোলাম পাওয়া যায় না। তা আমাদের বর্তমানে কি থাকবে? দশটা মিসকিন কে কাপড় দিতে হবে, দশটা মিসকিন কে কাপড় কিভাবে দিতে হবে? একটা লুঙ্গি একটা গেঞ্জি, বাস দশজন মিসকিন কে দেন, তাহলে আপনার কসমের কাফারা হয়ে যাবে। আর যদি সেটাও ভারী হয় তাহলে আপনি দশটা মিসকিন কে খানা খাইয়ে দেবেন। খানা খাওয়ানোর পাকানোর সমস্যা থাকে, সবাই এক কিলো করে চাল এক একজন মিসকিন কে, কিংবা সাড়ে বারো মানে বারো কেজি না সাড়ে বারো কেজি হচ্ছে, সবাই এক কিলো করে হলে সাড়ে বারো কেজি চাল একজন মিসকিন কে দিলেও আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে। তিনটের মধ্যে এখতিয়ার আছে, হয় আপনি মিসকিন দশ মিসকিন কে কাপড় দেন, না হয় দশ মিসকিন কে খানা দেন, না হয় একটা গোলাম আজাদ করেন। তো গোলাম আজাদ তো খুব বড় জিনিস আর নেইও, সুতরাং আমাদের তাহলে দুটো কি থাকলো, হয় কাপড় দেন না হয় খানা দেন, কজন মিসকিন কে? আচ্ছা কাপড় দেওয়া সহজ নাকি খানা দেওয়া সহজ, হালকা কোনটা? অল্প খরচ, চাল আমাদের দেশে মাশাআল্লাহ চাল আছে, সবাই কিলো করে চাল দিয়ে দেন, আপনার এটা হালকা হয়ে যাবে। আর যদি কেউ এটাও দিতে না পারে, এত হালকা জিনিসটাও দিতে না পারে, তাহলে হুজুর কোনো বিধান আছে নাকি? বিধান আছে, রোজা রাখতে হবে। কদিন? তিন দিন রোজা রাখতে হবে, একটা না, এরকম কথা এখানে নেই। আপনি যদি অসুবিধা হয় আপনি কেটে কেটে রাখতে পারেন, কিন্তু তিনটে রোজা আপনাকে রাখতে হবে যদি আপনি মিসকিন খাওয়াতে না পারেন। আল্লাহ তাআলা ওটাই বলেছেন কোরআনে লা ইউআখিযুকুম আল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্বাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইত'আমু আশরাতি মাসাকিন মিন আওসাতি মা তুত'িমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবাহ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু আইমানাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। সূরা মায়েদা 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না তোমাদের নিরর্থক শপথের জন্য, কসমের জন্য, কিন্তু যে কসম যেসব কসম তোমরা ইচ্ছাকৃত ভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করবেন। অতঃপর এর কাফফারা হলো বা প্রায়শ্চিত্ত হলো দশজন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান করা। দেখেন আমি যে কথাটা বলি নাই যে কি ধরনের চাল দেবেন আপনি, কি ধরনের খাবার দেবেন, মধ্যম ধরনের কাপড় কি কি ধরনের দেবেন, মধ্যম ধরনের, এ নয় সব দামি লুঙ্গিটা দিতে হবে, আর এ নয় যে মশারির মতো লুঙ্গি দিতে হবে না, মাঝামাঝি যেটা আপনি পড়েন সাধারণত, যেটা যে খাদ্য আপনি খান সেই খাদ্য দিলেই হবে, যা তোমরা তোমাদের পরিজনদেরকে খেতে দাও অথবা তাদেরকে বস্ত্র দান করো, কিংবা একটি দাস মুক্ত করা। তাহলে এখানে এখতিয়ার থাকলো দাস মুক্ত করা অথবা খাদ্য দেওয়া অথবা বস্ত্র দান করা। যদি এই তিনটের মধ্যে একটা না পারা যায় তাহলে কি বলছেন, যার এসবে সামর্থ্য নেই তার জন্য তিন দিন রোজা পালন করা। তোমরা শপথ করলে এটাই হলো তোমাদের শপথের প্রায়শ্চিত্ত, তোমরা তোমাদের শপথ রক্ষা করো, কসম করলে কসম ভঙ্গ করো না, কারণ আল্লাহর নামে তাজিম রক্ষা করতে হবে। আল্লাহর নামে কসম খেয়েছো, আল্লাহর নামের সম্মানার্থে মর্যাদার জন্য তোমাদেরকে শপথ রক্ষা করতে হবে। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মিথ্যা কসম খাওয়া ও তার কাফফারা, মিথ্যা কসম খাওয়া জানেন তো নিশ্চয়ই, মিথ্যা কসম খাওয়া কি কাবিরা গুনাহ, এটা এমিনুল গামুস বলে। অতীতের কোনো কর্ম করা বা না করার উপর মিথ্যা কসম খাওয়া বিশাল গুনাহ, তবে তাতে কোনো কাফফারা নেই। কিরকম আমি বলছি উদাহরণ বললেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবায়রু আল ইশরাকু বিল্লাহ ও উকুল ওয়ালিদাইন ও কাতলুন নাফস ওয়াল ইয়মিনুল গামুস। কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, মাতা পিতার অবাধ্য আচরণ করা, অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করা আর মিথ্যা কসম খাওয়া। আরেকজন আরেক বর্ণনায় আছে, একজন মরুবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলো, মহাপাপ কি কি হে আল্লাহর রাসূল? তিনি বললেন, আল্লাহর সাথে শিরিক করা বা অংশী করা। সে বলল, তারপর কি? তিনি বললেন, মিথ্যা কসম। সে বলল, আমি বললাম, মিথ্যা কসম কি? তিনি বললেন, যার দ্বারা মুসলিমের মাল আত্মসাত করা হয়, অর্থাৎ এমন কসম দ্বারা যাতে সে মিথ্যাবাদী থাকে। বুঝতে পারলেন এটা মিথ্যা কসম কেমন? মানে একটা জিনিস, এটা কাপ, বাদশাহ বলছে আমার, শাহজাহান বলছে আমার, এখন কাকে দেবেন? কে মিথ্যা বলছে কে সত্য বলছে? একজন বলল কি, আমি আল্লাহর কসম করে বলছি এটা আমার, সে মিথ্যাবাদী। মাহকামাতে গেলে কোর্টে গেলে পরে এখানে যদি কোন দলিল প্রমাণ না থাকে তো কসম করানো হয়। মনে করুন দাবি করা হলো যে আমি বাদশার কাছে এক লাখ টাকা পাই, বাদশাহ অস্বীকার করছে, এবার আমার কোন প্রমাণ নাই, আমি যে টাকা দিয়েছি এই জন্য লেখাপড়া করতে হয় তাই না? ওলা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি, আল্লাহ যালিকুম আহসানু ইনদাল্লাহ ওয়া আকওয়ামু লিশাহাদা। এখানে বলা হয়েছে যে লেখাপড়া করলে পরে তোমার প্রমাণ থাকবে, আর বিনা লেখাতে দিলে যদি অস্বীকার করে আর প্রমাণ করার উপায় নেই, শরীয়ত তোমাকে ওই টাকা ফিরিয়ে দিতে পারবে না যদি তার ঈমান ফিরিয়ে না দেয়। এখন কোর্টে গিয়ে বললো যে না আমি নিই নি, এই জন্য অনেকে বলে যা পারবি করে নিয়ে যা, আমি দিলাম না, তাই না? তো যাই হোক, এখন কোর্টে যখন অস্বীকার করবে তখন কাজী বলবেন যে তুমি যে টাকা নাওনি, মানে মুদ্দা আলাই, বুঝতে পারছেন, যে মুদ্দাই যে মানে বাদী আর কি, সে প্রমাণ পেশ করবে, আর যে প্রতিবাদী তাকে বলা হবে যে তুমি কসম করো। যখন অস্বীকার করবে আর এই প্রমাণ করতে পারবে না তখন বলা হবে কসম করো, কসম করে বলবে আমি আল্লাহর কসম করে বলছি হুজুরের কাছে আমি এক লাখ টাকা নেই নাই, তাহলে আমার এক লাখ টাকাটা হালাল করে নিলে কিসের মাধ্যমে? মিথ্যা কসমের মাধ্যমে। একে বলা হয় এমিনুল গামুস, যার মাধ্যমে কোন মুসলমান ভাইয়ের মালকে হালাল করে নেওয়া হয়, বিশাল গুনাহ। মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। সূরা ইমরান আল ইমরান 77 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে স্বল্প মূল্যে বিক্রয় করে, স্বল্প মানে দুনিয়ার সবকিছু স্বল্প মূল্য, আল্লাহকে ব্যবহার করা হচ্ছে দুনিয়ার সামান্য টাকা পয়সার জন্য, স্বল্প মূল্যে যারা বিক্রয় করে পরকালে তাদের কোন অংশ নেই, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না আর তাদের দিকে চেয়ে দেখবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, মানে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, চাকিয়েও দেখবেন না, কথাও বলবেন না। গায়রুল্লাহর নামে কসমের কাফফারা সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ গায়রের নামে কসম করে তাহলে কাফারা কি? মান হালাফা ফাকালা ফি হালফিহি ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি গায়রের নামে কসম করে ফেলে সে যেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আবার মুসলমান হয়ে যাবে, তাই না? তার মানে আগে শিরিক করে ফেললো কিংবা কুফরি করে ফেললো। সুতরাং যদি কেউ করে ফেলে তা কি বলতে হবে? লাতের কসম করে বলছি, উজ্জার কসম করে বলছি, কি বাবা অমকের কসম করে বলছি, যদি কেউ করে সঙ্গে সঙ্গে কি বলতে হবে? এর কাফফারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চলুন, নজর পালন না করা আর তার কাফফারা। নজর পালন না করা মানে আপনি নজর মানলেন যে আমি যদি সৌদি আরব যাই তো আমি দুটো রোজা রাখবো, মানলেন না, সেই নজরটা আপনি পালন করলেন। নজরটা পালন করা কি? এইরকম নজর মানা হচ্ছে মাকরুহ। আগে আপনার বহুবার শুনেছেন এই ধরনের শর্তবাজি করা আল্লাহর সাথে, যদি তুমি আমার ছেলেকে ফার্স্ট নম্বর দাও তাহলে আমি তোমার রাস্তায় একটা খাসি দেব, তুমি যদি তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও তাহলে আমি এত টাকা মসজিদে দান করব, আর যদি তুমি না করো তাহলে আমিও দেব না। বাচ্চাদেরকে বলা হয়, কোন মানুষকে বলা হয় কাজটা করা উদ্বুদ্ধ করার জন্য, তো আল্লাহকেও এইভাবে মনে করে তারা উদ্বুদ্ধ করে। কিন্তু আসলে কি হয়, এই ধরনের নজরে কোনো লাভ হয় না। আসলে বকিলের মাল কি করে নেওয়া হয়? বের করে নেওয়া হয়। বকিল তো এমনি দান করবে না, তো এইভাবে তাকে দান। যাই হোক, যদি নজর মানে তাহলে সে নজর পালন করা কি? ওয়াজিব, পালন করতেই হবে। আর যদি পালন করতে না পারে তাহলে তাকে কাফফারা দিতে হবে। কিসের কাফফারা? কসমের কাফফারা। কেউ একটা নজর মানল, এমন নজর মেনেছে যে আমি আল্লাহর রাস্তায় 5 লাখ টাকা দেবো, সে বেচারি খেটে খাওয়া মানুষ, 5 লাখ টাকা কথা বলবে? যাই হোক, যেমন করে আবেগ বলে ফেলেছে, তো এই যে এই শ্রেণীর কাফফারা যদি কসম কেউ খায়, কি বলে, নজর কেউ মানে যেটা পালন করতে সে অপারক। যেমন কেউ রোজা বললো আমি 30টা রোজা রাখবো, কিন্তু 30টা রোজা রাখছে অপারক, কিংবা আরো বেশি বললো, কিংবা এই করবো ওই করবো, যেটা করতে সে অপারক, এমন যদি নজর মানে তাহলে সেই নজর পুরা না করার জন্য তাকে কি লাগবে? কসমের কাফফারা লাগবে। থাকে বলেই ছেলে সুস্থ হয়, এ নয় যে তুমি আল্লাহর নামে নজর মানলে একটা খাসি দিবেও বললে তবেই আল্লাহ তাআলা তোমার ছেলেকে সুস্থ করে দিত, না ছেলে সুস্থ হতো, কিন্তু বকিলের কাছ থেকে মাঝখানে নিজেই নজর মানলো, মাল বের করে নেওয়া হলো। অবশ্য নজর মানলে তা পালন করা ওয়াজিব, তো বললাম তা এক প্রকার ইবাদত, যা গায়রার নামে মানা। নজর কি গায়রার নামে মানা যাবে? যদি কেউ মাজারে গিয়ে বলে আমার ছেলে যদি বাবা সৌদি আরব যায় তোমার বাবা বাবা তোমার দরবারে একটা খাসি দিয়ে যাব, এরকম নজর মানলে কি হবে? এটা ছেলে, আর এরকম নজর মানলে পরে কোনো পূরণ করা যাবে, পালন করা যাবে? মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাজারা আল্লাহ ফালিয়াতিহু, মান নাজারা ইয়াসি আল্লাহ ফালাইয়াসি। যে ব্যক্তি এই নজর মানে যে সে আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, ঠিক আছে সেটা পালন করো, আর যে ব্যক্তি আল্লাহর মানে আনুগত্য না করার মানে নজর মানে সে যেন তা না করে। আল্লাহর কসম করে বলছে আজকে এক বোতল মদ খাবো, তাই না? কিংবা আল্লাহ তুমি যদি আমার ছেলেকে ফাস্ট করে দাও তাহলে আমি এক বোতল মদ খাবো, না হয় দান করবো, যাই হোক। তো এইভাবে যদি কেউ মানে এমন পাপের নজর মানে তাহলে সে যেন তা পালন না করে। কোনো অবাধ্যতা বা পাপ কাজ করার মানুষ মানলে তা পালন করা যাবে না, পরং তাতে কাফফারা লাগবে। কি হবে? লা নাযরা ফি মাসিয়াতি ওয়া কাফফারাতু, লা নাযরা ফি মাসিয়াতি ওয়া কাফফারাতু কাফফারাতু ইয়ামিন। এখন কেউ এরকম পাপ কাজে নজর মেনেই ফেলে তাহলে কি মদ খাবে? সে বললো কে আমি নজর মানছি যেটা হয় তাহলে মদ খাবো, ঠিকই মদ খাবে না, তাহলে কি করবে? সে কসমের কাফফারা দেবে। কোন এমন আনুগত্য করার নজর মানলে যা করার ক্ষমতা সে রাখে না তাতে কাফফারা লাগবে। কোন এমন আনুগত্য করার নজর মানলে মানলো যে যা করার ক্ষমতা ছিল কিন্তু পরবর্তীতে অক্ষম হয়ে পড়লো তাতেও কাফফারা লাগবে। অনির্দিষ্ট কোন নজর মানলে, যেমন এই বলা যে আল্লাহর নামে নজর মানলাম তা কাফফারা দিয়ে পালন হয়ে যাবে। আল্লাহর নামে নজর মানলাম, কিছুই বললো না, বললে কি করলো না কিছু, তাহলে কি হবে? যেমন অনেকে এই নজর মানে আল্লাহর রাহে দেবে, আল্লাহর রাহে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ত ঠিক করেনি যে মাদ্রাসায় দেবো না মসজিদে দেবো না এদিনকে, কিছুই ঠিক করেনি, আল্লাহর রাস্তায় দেবো। তো আল্লাহর রাস্তা তো বহু আছে, তো এগুলো ফিক্সড করতে হয় নজরের সময়ে। আর যদি ফিক্সড না করে তাহলে আল্লাহ যে কোনো একটা রাস্তা দিলেই যথেষ্ট। আর কাফফারা হলো কসমের কাফফারা, যেমন বলা হয়েছে কাফফারাতুন নাজরি কাফফারাতুল ইয়ামিন, মানে নজরের কাফফারা হলো এই কসমের কাফফারা, জিহার করা ও তার কাফফারা। জিহার, জিহার কাকে বলে? প্রথমত যখন স্বামী স্ত্রীতে কোনো একটা সমস্যায় মানে মনিমনা না হলে হঠাৎ করে স্বামী বলে ফেলে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, বা সরাসরি তুমি আমার মা, তার মানে মা যেমন আমার জন্য হারাম তুমিও তেমনি আমার জন্য হারাম, এর কাফফারা কি? এর কাফফারা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাযীনা ইযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাতি ওয়ালাদনাহুন ইল্লাল্লাতি ওয়ালাদনাহুন ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারা মিনাল ক্বাউলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লা আফুউন গাফুর। তার মানে তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জেহার করে, আর জেহারটা বুঝতেই পারলেন, তারা জেনে রাখো যে তাদের, তারা জেনে রাখো যে তাদের স্ত্রীরা তাদের মা, তাদের মা নয়, তাদের স্ত্রীরা তাদের মা নয়, যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা, মা বললেই তো মা হয়ে যায় না। অনেকে দেখবেন ধর্মের মা পাঠায়, বলে না আমার মা, আমার দিনই বোন, দিনই বোনের মতো ব্যবহার করে, তার কাউকে যদি বউ বানিয়ে না হয় ওটা আমার বউ, বলি বউ হয়ে যাবে? তো এইভাবে তো বানিয়ে নিলে হয় না, সম্পর্ক থাকতে হয়। তবে তুমি তোমার স্ত্রীকে মা বললি, মা হয়ে গেল, কিন্তু এত বড় কথা বললে কেন? তুমি হালালটাকে হারাম করলে কেন? চলো শাস্তি ভোগ করো। তারপরে যদি যে বলি ফেলে তার অসঙ্গতা ভিত্তিহীন কথা বলে, নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী পরম ক্ষমাশীল। আর কাফফারাটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযীনা ইযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরীরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। কঠিন শাস্তি, কঠিন কাফফারা, সেটা কি? যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে, ভুলে গেল কি বলে ফেললাম, যাই হোক তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা চাইলেই হবে না, শুধু স্ত্রীর কাছে ক্ষমা চাইলে হবে না, তোমাকে মা বলি তুমি আমাকে ক্ষমা করো, কি করতে হবে? আল্লাহর কাছেও ক্ষমা পেতে হবে। আর সে আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে শর্ত হলো কি, সাথে প্রায়শ্চিত্ত হচ্ছে একে অপরকে স্পর্শ করার পূর্বে, মনে রাখতে হবে যতদিন না কাফফারা আদায় করেছেন ততদিন আপনি তার গায়ে স্পর্শ করতে পারবেন না, তার দেহ স্পর্শ করতে পারবেন না। কি করতে হবে? একটি দাসকে মুক্ত দিতে হবে, মানে গোলাম মুক্তি দিতে হবে, তার মানে গোলাম আজাদ করতে হবে। হুজুর গোলাম আজাদের তো ব্যাপারে নেই এখন, ঠিক আছে, এর দ্বারা তোমাদেরকে সদুপদেশ দেওয়া হচ্ছে আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন, কিন্তু যার এ সামর্থ্য থাকবে না, যার এ সামর্থ্য থাকবে না মানে মানে গোলাম আজাদ করার সামর্থ্য থাকবে না, তার প্রায়শ্চিত্ত হলো একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধিক্রমে দুই মাস রোজা রাখা। কমাস, কঠিন শাস্তি। এদিকে কসমের কাফারা কি ছিল? গোলাম আজাদ করো না হয় খাদ্য দান করো, না পারলে তিনটে রোজা রাখো। আর এখানে দেখছেন কত ফালতু কথা বলে স্বামী তার স্ত্রী, কিভাবে হালাল জিনিসটাকে হারাম করে, যে তার শাস্তি হলো ভোগে পারে, তার গা তার দেহ স্পর্শ করার আগে এক টানা রোজা রাখতে হবে। আবার রোজা রাখা এরকম না, কাফারার ব্যাপারে বলা হয়েছে রোজা রাখা, কিন্তু ওখানে বলা হয়নি যে এক টানা, কিন্তু এখানে বলা হচ্ছে কি যে শাহরু কি বলে ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, দুই মাস এক টানা রোজা রাখতে হবে। বলে হুজুর এ তো পারা যাবে না, তাহলে ঠিক আছে আর ব্যবস্থা আছে, রোজা রাখতে পারবে না তাহলে এক কাজ করো, যে তাতে অসমর্থ হবে সে 60 জন অভাবগ্রস্তকে খাওয়াবে। ওই যে রোজার যে কাফারা আছে, একটা রোজার বিনিময়ে একটা মিসকিন খাওয়াতে হবে, আর একটা মিসকিনের খাদ্য কত বললাম, সবার 1 কিলো, তাহলে 60 জন মিসকিনের খানা কত কেজি চাল হবে? 75 কেজি। 75 কেজি চাল তুমি মিসকিনদের মাঝে হয় 60 জনকে দাও, আর না 60 জনকে ডেকে খাইয়ে দাও রান্না করে, আর না হয় 60 জন মিসকিনের চাল, 75 কেজি চাল, একজন দুজন তিনজন পাঁচজন সমস্যা নেই দিয়ে দাও, তাহলে তোমার কাফারা হয়ে যাবে। তারপর তুমি বইয়ের গায়ে হাত দাও, তার আগে তার গায়ে খবরদার হাত দেবে না। এটা এই জন্য কে মানে আল্লাহ জানে, আর কে না কতজন জানে, স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে কতবার যে তুই আমার মা, তুই আমার মা, আর স্ত্রীও বলে তুই আমার বাপ, তুই আমার বাপ, তারপর আমার হাতে বেড়াই ঠিক আসলে দেখবেন কোন কোন সংসারে দেখবেন ঝামেলা হয়, স্বামী স্ত্রী ঝামেলা হয়, দেখবেন যে তাদের স্বভাবে হয়, হয় স্বভাবে না হয় অভাবে। তো কিছু স্বভাবে স্বাভাবিক আছে হলেই সঙ্গে সঙ্গে তুই আমার মা তুই বেরিয়ে যা এসে আর না হয় তালাক করে তারপরে চলে যায়, তালাকটা বলে মা বলে আর ওদিকে বাপ বলে আল্লাহ মুস্তাহ। তো ঠিক আছে তোমার স্পর্শ করার আগে খাও মিসলিন খাও, এই জন্য যে তোমরা যেন আল্লাহ তার রসুলের বিশ্বাস স্থাপন করো। যদি ইমান থাকে তাহলে এই ব্যবস্থা তোমাদের দেওয়া হলো, এর আল্লাহ নির্ধারিত শাস্তি বিধান। আর অবিশ্বাসীদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, অবিশ্বাস করলে বেদনাদায়ক শাস্তি আছে। সূরা মুজাদালার আয়াতে গুলো 1-4 আয়াতে, 2-4 আয়াতে আল্লাহ তাআলা জিহারের হুকুম বলেছেন। লক্ষণীয় যে স্ত্রী হালাল করতে হলে একে অপরকে স্পর্শ করার পূর্বে কাফারা আদায় করতে হবে। এ নয় যে যেমন কসম ভাঙার পরে কাফারা দেওয়া চলে, এ নয় যে কসমের কাফারা আগে দিতে হবে তারপরে খেতে হবে, তা না। বরং খাওয়ার পরেও কসমের কাফারা, মানে আপনার কসম ভাঙার পরেও কসমের কাফারা দেওয়া যায়। কিন্তু স্ত্রীকে মা বলার ব্যাপারে যে স্ত্রীর গায়ে আগে হাত দেবো তারপরে আমি কাফারা দেব না, যখন গায়ে হাত দেওয়া না তাকে হালাল করতে চাও তুমি আগে কাফারা আদায় করো তারপরে তোমার হালাল হবে। আল্লাহ মুস্তাহান। একটি দাস মুক্ত করতে যেমন বললাম, দাস মুক্তি সামর্থ্য না ব্যবস্থা না থাকলে একটা না 2 মাস বা 7 দিন রোজা রাখতে হবে, শরীর ওজন ছাড়া গ্যাপ দেওয়া যাবে না। একদিনও কি মাফ করা যাবে না? হুজুর এখন অসুস্থ হয়ে পড়েছেন, সমস্যা নেই, কিন্তু অসুস্থ না হলে আল্লাহর কাছে ওজন চলবে না। 3 হচ্ছে যদি না পারে তাকে অসমর্থ হলে 7 মিসকিন খাওয়াতে হবে, মোটামুটি 75 কিলো চাল মিসকিনকে দান করলেও চলবে। আচ্ছা পক্ষান্তরে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বাপ বলে তার কাফারা কি? মা বললে এই কাফারা হলো, বাপ বলে যদি কাফারাটা কি? বাপ বললে ওলামারা বলছেন যে তোমার পিঠ আমার বাপের মতো বা তুমি আমার বাপের মতো তাহলে এটা জিহাদ হবে না। জিহাদ কেবল পুরুষের পক্ষ থেকে স্ত্রীর জন্য হয়। আর স্ত্রী যদি এটা উল্টো ভাবে করে, যেমন স্ত্রী বলে তোকে তালাক তোকে তালাক তোকে হবে না, পুরুষ যদি বলে তোকে তালাক তাহলে তালাক হবে, কিন্তু স্ত্রী যদি পুরুষকে বলে স্বামীকে বলে তোকে তালাক হবে কি না হবে না, তেমনি জিহাদের ক্ষেত্রেও স্ত্রী যদি স্বামীকে বাপ বলে তো ওই মান হবে না, কিন্তু ওলামারা বলছেন এই কসমের মান হবে। কসম মানে যেমন কসমের কাফারা লাগে 10 মিসকিনকে কাপড় অথবা খানা দিতে হবে, আর না পারলে 3 রোজা রাখতে হবে। অতএব স্ত্রীর পক্ষে এটা হালকা, তার মানে এই নয় যে বাপ বলো আর 3 করে রোজা রাখো, না বাপ বলা যাবে না। খুবই মুনকারামের কওয়াল আল্লাহ তাআলা বলছেন, খুবই আপত্তিকর কথা বলে। সুতরাং যারা ইমান রাখে তাদেরকে এই বিষয়ে খেয়াল রাখা দরকার, যদি বাই চান্স ঘটেই যায় তাহলে তার কাফফারা জেনে রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আরো কিছু কাফফারার কথা আছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন স্বামী থেকে এমন স্ত্রী থেকে দূরে রাখুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।